সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হজের মাস আমাদের সামনে, অনেকে আপনারা হজের প্রস্তুতি নিয়েছেন, অনেকে মক্কায় এসে গেছেন। হাজি সাহেবদের জন্য কিছু কথা বলা দরকার, যারা হজে যাবেন তাদের ট্রেনিং করা দরকার আছে। আমরা ইনশাআল্লাহ শেষ সপ্তাহে হজের ট্রেনিং দেব, যারা হজে যাবেন তাদেরকে আসতে বলা হবে। আমরা সাধারণভাবে আজকে জানব যে হজ আমরা কেন করতে যাব এবং কিভাবে হজ মাকবুল হবে, মানে কবুল হবে আল্লাহর দরবারে। আমরা হজ কেন করতে যাব, এটা সহজ কথা যে আল্লাহ তাআলা আমাদের উপরে হজ ফরজ করেছেন, যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে হজ করতে যেতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাবার সক্ষম আছে, সক্ষমতা আছে, তার মানে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে, তার উপরে আল্লাহর জন্য হজ করা ফরজ। তাহলে বোঝা গেল আল্লাহর জন্য করতে হবে। আমরা যাব কি জন্য? আল্লাহর ফরজ আদায়ের জন্য। শর্ত কি? আপনি সক্ষম হবেন। কিভাবে সক্ষম হবেন? দুইভাবে। প্রথম হচ্ছে যে এর রাহা খরচ আছে, চেমেগে হজ করতে যাওয়া হয় না। আমাকে একশো টাকা দেন, আমি হজ করতে যাব। অনেক লোক আছে দেশে, দেখবেন এবছর আমি হজে যাচ্ছি গো, পাঁচ হাজার টাকা সাহায্য করবেন না। তার কারণ আপনি হজ করতে যাবেন আল্লাহর মেহমান হয়ে, আর আপনি আল্লাহর মেহমান হয়ে অপরের কাছে ভিক্ষা করবেন, এটা কোন কথা? সুতরাং আপনি যদি সক্ষম হন, আপনার টাকা পয়সা আছে মক্কা শরীফ পৌঁছানো পর্যন্ত, তাহলে আপনি হজ, আপনার জন্য হজ ফরজ। নম্বর দুই, শারীরিকভাবে অনেকের টাকা আছে কিন্তু শারীরিকভাবে সক্ষম নয় যে সে কোন রকম প্লেনে বসে যাবে কিংবা গাড়িতে বসে যাবে, এমন সক্ষম নয়, তাহলে তার উপরে হজ ফরজ না। এমন মানুষও আছে বিশেষ করে সৌদি আরবে যারা একটা টাকাও নেই, মানে সে সবসময় কোন রকম খায় পরে চলে, তার জন্য হজ ফরজ না? ফরজ না, হতে পারে। মক্কার আশেপাশে যারা বাস করে, যারা মক্কাতেই বাস করে, যারা জিদ্দাতে বাস করে, তাদের কত খরচ, তাদের তো টাকা জমার দরকার নাই, তাদের উপরে হজ ফরজ। আবার যাদের প্রচুর টাকা আছে কিন্তু গাড়িতে যাওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য হজ ফরজ না, তবে তাদের উচিত কাউকে দিয়ে হজ করানো। এই হজে আপনার নিয়াবাত হয়, তার মানে এই হজে আপনি কাউকে প্রতিনিধি বানিয়ে, যে নিজের হজ আগে করেছে, এমন নয় যে সে নিজের হজ করেনি আপনার তরফ থেকে হজ করবে, তা না, প্রতিনিধি হিসাবে হজ করানো যায়। অতএব যদি টাকা আছে কারো এবং সে নিজে হজ করতে পারছে না, তাহলে তার উচিত অন্য কাউকে দিয়ে হজ করানো। এমন কি যদি সৌদি আরবে থাকে কোনো কোনো এমন লোক, চাচা, আপনার চাচা বাংলাদেশে আছে, সে হজ করতে আসতে তার ক্ষমতা আছে, টাকার, টাকা দেওয়ার ক্ষমতা আছে, খরচ করার ক্ষমতা আছে, কিন্তু শারীরিক ক্ষমতা নেই, তাহলে তার উচিত, আপনি যেহেতু সৌদি আরবে রয়েছেন, খালি আপনার ভাতিজা আমার তরফ থেকে হজটা করে দিও, ভাতিজা আমার তরফ থেকে হজটা করে দিও, যা খরচ হবে আমি তোমাকে দিয়ে দেবো। এইভাবে যদি বলে, তাহলে আপনি যদি হজটা করে দেন তো হজ হয়ে যাবে, জরুরি নয় যে বাংলাদেশ থেকে আসতে হবে। আপনি সজ্জার থেকে যদি করে দেন চাচার তরফ থেকে, তাহলে চাচার ফরজটা আদায় হয়ে যাবে। এ নয় আমার টাকা পয়সা আছে আমি যেতে পারলাম না, অতএব আমার সব দায়িত্ব খালাস, না, তা না, বরং আপনার হজটা কাউকে দিয়ে করাতে হবে, তাহলে আপনার ফরজটা আদায় হয়ে যাবে। হজ বোঝা গেল তাহলে সক্ষম। যদি মহিলা হয় তাহলে, মহিলা হলে একটা অতিরিক্ত শর্ত হচ্ছে, সে শারীরিকভাবে সক্ষম, টাকা পয়সার দিক দিয়েও সক্ষম, কিন্তু সমস্যা হচ্ছে মহিলা দুর্বল, মহিলা নিজেকে রক্ষা করতে পারে না বলে পুরুষকে তার সর্দার, তার কর্তা বানানো হয়েছে, রিজাল কাওয়ামুনা আলা নিসা। আর এই জন্যই হাদিসে বলা হয়েছে শর্তে, যে মহিলা যখন সফর করবে তখন শর্ত হল তার সঙ্গে কি থাকবে, পুরুষ থাকবে। কোন পুরুষ? যে পুরুষের সঙ্গে চিরদিনের জন্য বিবাহ হারাম, বিবাহ হারাম, তার মানে তার সাথে গেলে, তার পাশাপাশি বসে গেলে যেন তার মনে কোনো যৌন বাসনা না আসে। তার সঙ্গে বিবাহ হারাম কিন্তু লোকের চরিত্র খারাপ, তাহলে সেও পারবে না। এমনিতে বিবাহ হারাম ঠিকই, কিন্তু চরিত্র খারাপ, চরিত্র খারাপ আছে না নেই? কেউ ভাগ্নিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ ভাইজিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ নিজের বোনকে দেখ, আপনারা শুনছেন, এগুলো এগুলো এগুলোর সাথে জায়েজ না। এদের সঙ্গে পর্দা করতে হবে, যদি বুঝতে পারে যে লোক চরিত্রহীন এবং আমার প্রতি কুনজর রাখে, মামাকে কুপ্রস্তাব দেয়, তাহলে সেই বোন সেই ভাই থেকে কি করবে, পর্দা করবে? সেই চাচা কি বলে, সেই ভাতিজা বা ভাতিজি বা ভাগ্নি তার মামা থেকে পর্দা করবে যখন দেখবে যে সে চরিত্রহীন কুচরিত্র লোক। মোট কথা, মহিলা তখন হজে আসবে যখন তার সঙ্গে স্বামী থাকবে, স্বামী না থাকলে যদি বিধবা হয়, তালাকপ্রাপ্ত হয়, তাহলে তার ছেলে বাপ বা যার মাহরাম যাকে বলে, যার সঙ্গে চিরতরে বিবাহ হারাম, চরিত্রবান পুরুষ, তার সঙ্গে হজে আসবে। যদি না থাকে কেউ, তাহলে তার জন্য হজ ফরজ না, কিংবা সে কাউকে দিয়ে হজ করাতে পারে, সে কাউকে দিয়ে হজ নিজের হজটা করিয়ে নিতে পারে। আর এমন অবস্থায় যে মহিলার মাহরাম তো আছে, কিন্তু মহিলার এমন সময় আছে যে যে সময়ে ঘর থেকে বের হওয়া নিষেধ, যেমন যেমন স্বামী মারা গেছে আর সে ইদ্দতের মধ্যে আছে, চার মাস দশ দিন সে ঘর হতে বের হতে পারবে না, তখন তার উপরে হজ ফরজ না। সে যদি পারে সে অন্যকে দিয়ে হজ করিয়ে নেবে, কিংবা পরবর্তীতে সে মাহরামের সঙ্গে হজ করার চান্স নেবে। এখন আমরা দেখব যে অনেকেই তো হজ করে, কিন্তু সবারই হজ কি কবুল হয়? মনে হয় না। এই জন্য আরবের লোকরা বলে, আর রাকবু কাসির ওয়াল হাজ্জু কালিল, তার মানে হজের জন্য মুসাফির, লোক জমায়েত তো অনেক হয় কিন্তু হজ হয় গুটি কয়েক মানুষের জন্য, সবারই হজ কবুল না। অথচ যার হজ কবুল হবে, এই হজ কবুল হলে সে সেই দিনকার মতো নিষ্পাপ হয়ে ফিরে যাবে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল। আল্লাহ আকবার, নিষ্পাপ হয়ে ফিরে যাবে। আর কবুল হজের একমাত্র প্রতিদান হল কি, জান্নাত। সুতরাং এই জন্যই আমাদের দেশের বুড়োরা চট করে হজ করতে আসে না, বলে একবারে গিয়ে মরবো তাহলে সোজা জান্নাত চলে যাব, এটা ঠিক নাকি? ওরা মনে করে যে হজ করে ফিরে আসবো আবার পাপ করব, কি দরকার আছে। তাও যখন হজ যখন কবুল হবে আর সোজা জান্নাত যাব, তখন একদম শেষ বয়সে যাব, হজটা করে নেব, যদি মরিতা ওখানেই মরবো তাহলে সোজা বেহেস্তের পথে গিয়ে হাজির হয়ে যাব, ঠিক ভুল তাই না? কেন ভুল? হজ যখন ফরজ হয়েছে তখনই করতে হবে। যদি আপনার বয়স 15-16 বছরও হয় আর আপনার জন্য হজ ফরজ, টাকা পয়সা আছে, তাহলে তখনই আপনাকে হজ করতে হবে। আপনার বয়স বয়সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা করতে পারবেন না, করা যাবে না। অনেকে বলে মায়ের অনুমতি চাই, মা বেঁচে থাকলে হজ করা যাবে না, এসব আজে বাজে এরিং বেরিং কথা। আপনার মা যদি সামর্থ্য থাকে মাকে নিয়ে আসুন হজ করতে, আর মা থাকলে হজ করা হবে না, এবার কে বলছে আপনাকে, কে বলেছে আপনাকে, এটা শর্ত না। সুতরাং হজ ফরজ হলে আপনার জন্য 70 হজ করা ফরজ। তবে জেনে রাখবেন যে হজ কবুল হয় কি করে? আপনি টাকা পয়সা খরচ করে আসবেন, এত টাকা পয়সা খরচ করছেন, হয়তো অনেকে বলে কি জমি বিক্রি করে, হ্যাঁ জমি পর্যন্ত বিক্রি করে খরচ করে যায়, এখান থেকে মক্কা থেকে ফিরে যায় হজ করে যায়। কিন্তু আপনি জানেন যে আপনি যে হজ করতে এসেছেন, হজ আপনার কবুল হবে কিনা, কবুল হবে কিনা? প্রথমত আপনি যে হজ করতে বের হবেন, যদি আপনার শর্ত আছে হজের, তাহলে আপনার উচিত হজ করতে আসার আগে আপনার তওবা করা উচিত। কি থেকে তওবা করবেন? কিছু কাজ আছে যে কাজ থাকলে পরে আপনার হজ কবুল হবে না। যেমন ইসলামের যে কোনো আমল কবুল হওয়ার মৌলিক শর্ত কি? তাওহীদ। যদি আপনি মুশরিক থাকেন তাহলে খবরদার, মুশরিক থাকা অবস্থায় হজ করতে আসবেন না, কি করতে হবে? তওবা করতে হবে। যদি আপনি নাস্তিক থাকেন তাহলে খবরদার, আপনি নাস্তিক অবস্থায়, মানে আপনি নাস্তিক অবস্থায় হজ করতে আসেন নাকি? হতে পারে, চলো একবার ট্যুর করে আসি, লোকের কাছে নাম নেওয়ার জন্য হতে পারে, ভোট নেওয়ার জন্য হতে পারে, যে লোককে দেখাবো আমি আমি হজ করে এলাম মুসলিম, আমাকে ভোট দাও, ভরসা রাখো আমাদের, হতে পারে। তো এই হজে, এই হজ কোন কাজে দেবে না। যদি আপনি এমন বিশ্বাস রাখেন যে সব ধর্ম সমান, সব ধর্ম, যে কোনো ধর্ম পালন করলেই হবে, এরকম যদি আপনি বিশ্বাসী হন, রাজনীতিবিদ হন বা রাজনীতির লোক হন এবং মনে করেন সব ধর্মই সমান, তাহলেও আপনার সেই হজ কাজে দেবে না। কারণ কথাটা আপনার ভুল, বিশ্বাস হচ্ছে ভুল আপনার, ওটা হচ্ছে কুফরি আকিদা। এই জন্য আপনি আগে তওবা করুন, তওবা করে তারপরে হজ করতে আসুন। মোট কথা, তাজদিদে ইমান করতে হবে, ইমানের নবায়ন না করা পর্যন্ত আপনি হজ করতে আসবেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবার চলুন একটা একটা করে বলছি, শর্ত বলছি। প্রথমত আপনি হজ করবেন, হজের জন্য টাকা দেওয়ার, জমা দেওয়ার আগে আপনি নিয়ত করবেন যে এই হজ দ্বারা আপনি আল্লাহর ফরজ আদায় করব এবং আল্লাহকে সন্তুষ্ট করব, ঠিক আছে? আল্লাহর ফরজ আদায় করব, আল্লাহকে সন্তুষ্ট করব। তার মানে এই হজটা কেবল কার জন্য করছেন? আল্লাহর জন্য। এটাকে কি বলা হয়? ইখলাস। আর প্রত্যেক আমল কবুল হওয়া দুটো মত শর্ত, সেটা হচ্ছে কি? ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি। অতএব প্রথম শর্ত হল যে আপনার মধ্যে ইখলাস থাকবে, বিশুদ্ধতা থাকবে, খাঁটিত্ব থাকবে। কিসে? যে এই নিয়তে অন্য কেউ সামিল নয়, আপনি হজ দ্বারা না ভোট নেওয়ার আশা করেন, আর না শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার আশা করেন, আর না কোনো মেয়েকে বিবাহ করার আশা করেন। শুনেছেন কোন কোন দেশে আছে সে দেশে হজ না করলে পরে বিয়ে হয় না? হ্যাঁ শুনেছেন? হ্যাঁ, এবার আপনি বিয়ের জন্য হজ করতে এলেন, হ্যাঁ, তাহলে এই উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার হজ কবুল হবে না, ঠিক আছে? প্রথম হলো কি? ইখলাস। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আদিষ্ট হয়েছিল ওরা এবং সবাই আদিষ্ট, যারাই আল্লাহর বান্দা, যারাই ইবাদত করে আবেদ, তারাই আদিষ্ট। কি? লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর ইবাদত করবে একদম খাঁটিত্বের সাথে, বিশুদ্ধতার সাথে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কিছু নয়। আর দু নম্বর যেটা শর্ত বলল কি? তরিকায়ে মুহাম্মাদি। আপনি যে হজটা করবেন সেই হজটা কিন্তু আপনি আপনার বুজুর্গের মতে, আপনার পীর সাহেবের মতে, আপনার ইমাম সাহেবের মতে, কিংবা আপনার আব্বাজানের দাদাজানের মতো করলে হবে না। কারণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে হজ করেছেন, সহি হাদিস দিয়ে প্রমাণিত যে হজের তরিকা আছে সেইভাবে হজ করলে তবে আপনার হজ কবুল হবে। আর ইচ্ছা মতো যদি করেন তাহলে হজ কবুল হবে? এক লোক, আসামেরই লোক, আসামের লোক, সেবার আমি গিয়েছিলাম হজ করতে, তো সে বেচারি হোটেলে বসে আছে, সবাই গেল, সব বেরিয়ে গেছে, ঈদের দিনে সব লোক ফিরে এসছে, দেখছে সামনে হোটেলে আরামসে বসে আছে। বলে কি ব্যাপার, তুমি হজ করতে যাওনি, আরাফাত যাওনি? বলছে কদিন আগেই তো আরাফাত গাড়ি নিয়ে ঘুরে এলাম, আবার কি দরকার আছে? বুঝলেন, ওই যে যারা আগে থেকে আসে তারা একবার ঘুরে ট্যুর করে দেখে না, মানে খালি অবস্থায় দেখবো আরাফাত কেমন, খালি অবস্থায় দেখবো, আর যদি আরাফাতের দিনে তো ফুল হয়ে যাবে, দেখা তো মুশকিল। তো একদিন আগে ওরা মিনা আরাফাত ঘুরে এসেছে, ও ভাবছে কি যে একবার গেলেই হবে, আর আরাফাতে কিছুক্ষণ অবস্থান করলে হজ হয়ে যাবে ঠিকই, কিন্তু কোন দিনে? যে কোন দিনে? তুমি তোমার পদ্ধতি অনুযায়ী হজ করেছ, আরাফাত গেছো কিন্তু নিজের পদ্ধতি অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী যাওনি, নয় তারিখে যেতে হয়, নয় তারিখে যাওনি, সেহেতু তোমার বাকি যতই করো তুমি তাওয়াব সাই, তোমার হজ হবে না। অতএব হজের তরিকায় মুহাম্মাদি হতে হবে, তাছাড়া হজ কবুল হবে না। এই কথা আপনারা জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি ইমরিম মা নাওয়া, যেমন আপনি নিয়ত করবেন সেরকমই হবে। আর যদি আপনি আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য হজ করে থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্টি আপনি পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দ, যে ব্যক্তি এমন আমল করবে যে আমলে আমাদের কোন নির্দেশ নেই, তাহলে সেটা কি হবে? সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে, সে আমল ইবাদত হবে না কি হবে? বিদাত হবে। অতএব তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী হজ করতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খুজু আননি মানাসিকাকুম লিয়াখুজু আও লিতাখুজু আননি মানাসিকাকুম, আমি তোমাদের সাথে রয়েছি, আমি কিভাবে হজ করছি দেখো, এবং আমার কাছ থেকে হজের পদ্ধতি শিখে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার বলেছেন। অতএব তার তরিকাতে হজ করতে হবে। নম্বর তিন শর্ত, আপনার হজ যে কবুল হবে তার শর্ত কি? তিন নম্বর শর্ত হচ্ছে আপনার যে টাকাতে আপনি হজ করতে আসবেন সেই টাকাটা যেন, যে অর্থে আপনি হজ করতে আসবেন সেই অর্থ যেন হালাল হয়। একটু আগেই বলছিলাম তওবা করার কথা। আপনি যদি সুদ খেয়ে থাকেন, সুদখোর হন, সুদি কারবার করে থাকেন এবং অনেক টাকা হয়েছে, হজ করতে আসবেন, আপনাকে তওবা করতে হবে সুদ থেকে। আপনি যদি পেনশনের টাকা নিয়ে হজ করতে আসছেন বিনা টেনশনে, অনেকে তো চাকরি শেষ, এখন পেনশন পাচ্ছে, রিটায়ার্ড হয়ে গেছে, পেনশনের টাকা আছে, নো টেনশন, চলো হজ করতে যাব, দিয়ে পুরো টাকা নিয়ে হজ করতে আসে, পেনশনের সমস্ত টাকা হালাল? যদি হালাল হয় তো ঠিক আছে। আর যদি মনে করেন যে না, পেনশনের টাকাতে কি আছে, সুদ আছে, সুদে আসলে আপনার এত টাকা হয়েছে, তাহলে সেই টাকা নিয়ে আপনি চোখ বন্ধ করে হজ করতে এলে পরে আপনার হজ, হ্যাঁ খেয়াল করবেন, কবুল হবে কিনা হারাম টাকা দিয়ে হজ। সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা, লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছেন মানুষের কাছ থেকে, বকশিস নিয়েছেন, এই বকশিস খাওয়াটা, বকশিস নেওয়া টাকাতে যদি হজ করতে আসেন তাহলে কি হজ হবে? হুজুর ঠিক আছে, আমি তাহলে জমি বিক্রি করে যাই। অনেকে এই জন্য ব্যাংকের টাকা নিয়ে হজ করতে আসে না, অনেকে ব্যাংকের সুদ খায়, ব্যাংকের সুদ, লভ্যাংশ, ইন্টারেস্ট, সেগুলো নিয়ে টাকা জমিয়ে জমিয়ে হজ করতে আসে, ব্যাংকের সুদ নিয়ে ফিক্সড ডিপোজিট করা টাকা, সারদাতে কত লোক মানুষের দু তিন বছর চার বছরে ডবল হবে, দে সারদাকে টাকা, কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে চিট ফান্ড প্রমাণিত হল, এখন সর্বনাশে পড়েছে। কিসের লোভ? সুদের লোভ। এই টাকা নিয়ে যদি কেউ হজ করতে আসে তার হজ হবে? বলে হুজুর এই জন্যই তো জমি বিক্রি করে যাচ্ছি, জমিটা হালাল টাকায় কিনা আছে। ঠিক আছে, তুমি যদি সুদখোর থেকে যাও, তুমি জমিটা বিক্রি করে এলে আর খেলাটা কি? হারাম টাকা খাওনি? হারাম টাকা যদি খেয়ে থাকে তাহলে শোনো একটা কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি হারাম মালে হজ হয় তাহলে কি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, হে লোক সকল শোনো, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। দান করলেও হারামের টাকা, বেশ্যাবৃত্তি করে দান করবেন, চুরি ডাকাতি করে দান করবেন, ঘুষ খেয়ে দান করবেন, সুদ খেয়ে দান করবেন, আল্লাহ গ্রহণ করবেন? তাহলে যদি আপনি হারাম খান এবং হারাম খেয়ে হজ করতে আসেন তাহলে কি হবে, সেটা বলছি পরে, শেষে হাদিসে শেষে আছে। ওয়াইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন রাসুলগণকে, রাসুলদেরকে, কি ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নি বিমা তা'মালুনা আলিম, হে রাসূলের দল, হে রাসুলগণ, তোমরা হালাল খাদ্য খাও এবং নেক কাজ করো। আর মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনরা, তোমরা পবিত্র বস্তু, তোমাদেরকে যে রুজি দিয়েছি তার মধ্যে পবিত্র এবং হালাল বস্তু আহার করো। সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফার আশা আশা আকবর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আস-সামা ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, তাই না? যার মধ্যে সন্দেহ থাকে না, আর কে? মা বাপের দোয়া, আর কে? রোজাদারের দোয়া, আর কে? অত্যাচারিতের দোয়া, মাজলুমের দোয়া কবুল হয়। মুসাফির, তার চুল আলুথালু, অবস্থা আলুথালু বেশ, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আস-সামা, দুই হাতকে তুলে বলছে ইয়ারব ইয়ারব আমাকে এই দাও, ইয়ারব আমাকে ক্ষমা করো, ইয়ারব আমাকে এই দাও। ওয়া মাত'আমুহু হারাম, যা খেয়েছে তার পেটে হারাম আছে, ও মাশরাবুহু হারাম, যে পানীয় পান করেছে তা হারাম আছে, ও মালবাসুহু হারাম, যা লিবাস পোশাক পরে আছে তার হারাম আছে, গুজদিয়াবিল হারাম, যে মাংস, যে মেদ দেখছ শরীরে আর যে গোস্ত দেখছ, হাট্টা গুট্টা চেহারা দেখছ, এ হারাম খেয়ে তৈরি হয়েছে, এগুলো কি জমি বিক্রি করে করা যাবে? আবার করো, জমি বিক্রি করে মাংসটা তৈরি করো, জমি বিক্রি করে রক্তটা চেঞ্জ করো, তারপরে হজ করতে আসবে। ভাবছে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, যা হয়েছে হয়েছে, লোকের মানে হক মেরে খেয়েছি, ঠিক আছে, আমি আমার হালাল টাকা দিয়ে জমি কিনেছিলাম কিংবা বাপদাদার মিরাস সূত্রে পাওয়া আমার জমি, সেই জমি বিক্রি করে আমি হজ করতে যাব। ঠিক আছে, হজ করতে যাওয়ার খরচটা না হলে কিসের হল, হালাল হল, আর তোমার গোস্তটা কিসের, তাই না? এই গুজিয়া বিল হারাম, হারাম খেয়ে খেয়ে যে মেদ তৈরি করেছো, চর্বি তৈরি করেছো এবং সুস্বাস্থ্য তৈরি করেছো তা হারাম। এবার তুমি হাত তুলে বলছো যে ইয়া রাব্বি ইয়া রাব আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফা আন্না ইস্তাজাবু লিযালিক, তার কখন দোয়া কবুল হবে, তার মানে তার দোয়া কবুল হবে না। বুঝতে পারছেন? এই জন্য হালাল টাকায় হজ না করলে পরে আপনার হজ কবুল হবে না, যদি আপনি জমি বিক্রি করে আসছেন, কিন্তু হারাম থেকে তওবা করতে হবে। আর হারাম থেকে তওবা মানে চারটাখানি কথা না, হারাম থেকে তওবা করে যে হারামগুলো আপনি খেয়েছেন সেগুলো রেখে দিয়ে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে হবে না। যে হারাম আপনি খেয়েছেন, যে ঘুষ খেয়েছেন, যে সুদ খেয়েছেন, যে আপনি টাকা আত্মসাৎ করেছেন, সেই টাকা তার মালিককে চুরি করেছেন, ডাকাতি করেছেন, তার টাকা ফেরত দিয়ে আসেন, তবে আপনার তওবা কবুল হবে, তাই না? বিশাল কঠিন ব্যাপার, বিশাল কঠিন ব্যাপার। অতএব হজ করার আগে আপনাকে ভাবতে হবে যে আমার টাকা হালাল কি না। বুঝতে পারছেন? মক্কাতে এসে হাজি হাজির হাজির কয়, আর আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির নয়। কেন? হারাম টাকায় হজ করি, হারাম টাকা খেয়ে তুমি হজ করিতে এলে তোমার হজ কবুল হবে, কে তোমারে বলে? আহ, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়ে আসে আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, তাই না? কমসে কম হাজি সাহেব তো লোকে বলবে, এসেই তখন আলহাজ নাম লিখব। হজ করে ফিরে এসে নাম যখন লিখবেন চিঠিতে তখন কি লিখবেন? আলহাজ। মাশাআল্লাহ, লোকে তো জানবে যে আমি বড় লোক, হজ করেছি, মক্কা মদিনা দেখেছি। আর সত্যি মক্কা মদিনা একটা মর্যাদা আছে। আপনি দেশে যান তখন বলে আমি মদিনায় থাকি, আমি সৌদি আরবে থাকি, তখন মানুষ সম্মান পান না? পান না। হ্যাঁ, কারণ মক্কা মদিনা মুসলিমদের প্রাণ কেন্দ্র। এমন কোন মুসলিম নেই যে মক্কা মদিনাকে ভালো কে তোমারে বলে। সুতরাং হালাল খেতে হবে, হালাল অবস্থায় আপনাকে হজ করে আসতে, হজ করতে আসতে হবে, অর্থ সম্পদ পরিষ্কার রেখে হজ করতে হবে, হজ কবুল হবে। বলা হয়েছে যে আগের যুগে লোকেরা উটের পিঠে হজ করতে যেত, তাই না? ইরাক থেকে, সিরিয়া থেকে, সব উটের পিঠে হজ। তখন তার গাড়ি ছিল না, গাড়ি হওয়ার পর না, হ্যাঁ গাড়িতে আসছিল লোক। তো তখনকার কথা, ইজা হাজাজতা বিমালিন আসলুহু সুহত ফামা হাজাজতা ওয়ালাকিন হাজ্জাতিল ইরু ইয়ানে হজ্জাতিল ইবিল। যদি তুমি হারাম মাল নিয়ে হজ করতে যাও তাহলে তুমি আসলে হজ করো না, তোমার উটে হজ করে। বুঝতে পারলেন? তার মানে তোমার হজটা হয় না, হজটা কার হয়? উটের। আবার হজ হয় এটা বলা আর কি, তার মানে তোমার হজটা আসলে হয় না। চার নম্বর শর্ত হল বা বিষয় হল, যার মাধ্যমে হজ কবুল হয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা হজের মধ্যে যে সমস্ত ফরজগুলো করেছেন সে ফরজগুলো মানতে হবে, তাই না? যেমন যেমন রুকুন আছে, হজের কিছু রুকুন আছে, কিছু ওয়াজেব আছে, তাই না? আর কিছু মুস্তাহাব্বাত আছে। রুকুন যেমন হজের তাওয়াফ সাই, তাই না? এক হচ্ছে এহরাম, তারপর তাওয়াফ সাই, তারপর আপনার আরাফাত। যদি আপনি এইগুলোর মধ্যে একটা না করেন তাহলে হজ হবে না, ঠিক আছে কিনা? আর আল্লাহ তাআলা কিছু নিষেধ করেছেন, সেই নিষেধগুলো না মানলে আপনার হজ হবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশুরু মালুমাত ফামান ফারাদা ফীহিনাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। যদি তুমি হজ করতে, হ্যাঁ কিছু হজ কিছু মাসকে মাসের জন্য হজ ফরজ, হাজিল হজ মাস, এবার যদি হজ করতে এসো তোমার উপর হজ ফরজ হয়েছে, জেনে রেখো তোমার যখন হজ করতে আসবে হাজি, তাহলে সেই হজে কোন অশ্লীল আচরণ করা যাবে না। অশ্লীল আচরণ মানে কোন যৌনাচার করা যাবে না। যৌনাচার তো বোঝেন, যে কোনো যৌন সংক্রান্ত কথাবার্তা এমনকি নিজের স্ত্রীর সাথেও বলা যাবে না। সঙ্গে স্ত্রী আছে তাহলে সেই স্ত্রী গা স্পর্শ করাও যাবে না, এরাম অবস্থায় হজের অবস্থায় স্পর্শ করা যাবে না, এবং কোন এই শ্রেণীর কথা বলা যাবে না যেটা আপনার মিলনের ভূমিকা। সুতরাং আল্লাহ তাআলা নিষেধ করেছেন ফালা রাফাসা, যৌনাচার নেই, ওয়ালা ফুসুকা, কোন পাপাচারিতা নেই। হজ করতে এসে আপনি ডাকাতি করবেন, চুরি করবেন, শুনেছেন হজ করতে এসে টাকা চুরি ডাকাতি হয়? কিভাবে হয়? তাওয়াফ করছে, আর তাওয়াফ সেই সুযোগে আল্লাহর ইবাদতে মশগুল সেই ব্যক্তি, আর সেই সুযোগ নিয়ে পকেট মার হাজিদের পকেট মারে, আল্লাহ মুস্তাহ। আর কিছু পকেট মার না, পকেট মারি হয়েছে এই দাবি নিয়ে লোকের কাছে হাত পাতে। চিন্তা করতে পারেন কিভাবে হতে পারে? এইভাবে দেখায় ব্যাগটা, দেখুন আমার কেটে নিয়েছে, আমাকে সাহায্য করুন, বলে না বলে না। কিন্তু এদের মধ্যে অধিকাংশ কি? মিথ্যাবাদী। এটা একটা সুযোগ, সব তো বড় লোক এসছে হজ করতে, আর দান খয়রাত করার মন থাকে অনেকে, অতএব একটা অজুহাত দেখিয়ে হাত পাচ্ছে। শ্রেষ্ঠ জায়গাতে শ্রেষ্ঠ ইবাদত করতে এসে সেখানে কি করে দেখছেন কেমন ফাঁসে কি করে? এক চুরি করে একদল, পকেট মার, আর একদল কি করে? ভিক্ষা করে। কোন কোন জায়গাতে ভিক্ষা করার আবার পার্টি আছে, সে কিছু ওই খোঁড়া ভাঙা এই শ্রেণীর লোক, বিকলাঙ্গ লোককে নিয়ে এসে বসিয়ে দেয় রাস্তাতে, মিনাতে আরাফাতে দেখবেন লোক বসে আছে, একটা হাত আছে একটা হাত নেই, তার হাত আছে পেটে বুকের ওপরে, কেউ এইরকম বিভিন্ন ধরনের আপনার দেশের মাজারে গেলে পড়ে ওইসব দেখা যায়। এখানে হজের অবস্থা সে তাই, ওখানকার ওই নকল করে এখানে তারা করে কি পার্টি, মানে একটা একটা কি বলে এটাকে, তাদের একটা ইয়ে আছে, হ্যাঁ অফিস আছে, সেই অফিসে গিয়ে টাকা জমা করতে হয়, সেই অফিসে যা কিছু হবে সারাদিনে টাকা জমা করো, তারপরে আপনাকে শেষকালে একটা ভাগ দিয়ে আপনাকে দেশে ওই পাসপোর্ট করেছে কি করেছে, এরকম অবস্থা আছে না? মেগে খায় তারা, শ্রেষ্ঠ জায়গাতে শ্রেষ্ঠ সময় এসে তারা কি করে হাত পেতে খায়। এইভাবে অনেক লোক আছে, আপনারা জানেন হজে গেলে পরে সব থেকে যে জিনিসটা কঠিন, আপনি যুবক হলে আপনার জন্য সব থেকে যে জিনিসটা কঠিন সেটা হচ্ছে মহিলা থেকে নজর ফেরানো, মহিলা থেকে নজর ফেরানো। রাসূল সাল্লাহ সাল্লামের সাথে থেকে তার চাচাতো ভাই ফজল নজর ফেরাতে পারেননি, আল্লাহ রসুল মুখ চেহারা ঘুরিয়ে দিয়েছেন, কারণ অনেক মহিলা আছে যারা চেহারা খুলে রাখে সুন্দরী, সারা বিশ্ব থেকে সুন্দরীরা এসেছে সেখানে, এমন এক এমন এমন সুন্দরী আছে যে তাদের দিকে আপনি যুবক হয়ে তাকাবেন, এটা মানুষের প্রকৃতিগত একটা আকর্ষণ, কিন্তু এটা কন্ট্রোল করতে হবে। শুধু তাকানোই না, অনেক সময় মহিলা আপনার পাশে পড়বে, অনেক সময় মহিলা আপনার সামনে পড়বে, এমন অবস্থা যে গায়ে গা লাগবে, সংঘর্ষ হবে, আর সেই সংঘর্ষকালে আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কি হয়ে যাবে? ওই যে অশ্লীলতা, যৌনাচার, ওখানেও ইপটিজিং করার লোক আছে, সেখানেও কিছু লোক আছে যারা এই সুযোগ গ্রহণ করতে যায় এবং এই সুযোগে মহিলার উপরে হাত চালিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক। তাদের হজ কি হবে বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যা মানা করেন আপনি তা করতে পারেন। আর একটা কি, ওয়ালা জিদাল, হজ করতে গিয়ে খবরদার তর্কাতর্কি করবেন না। তর্কাতর্কি করা মানে অনেক ক্ষেত্রে হয় কি, কিছু মানুষকে বোঝাতে গেলে তর্ক করতে হয়। এখন আপনি বলছেন হক সে মানছে না, যে মানছে না সে অহংকারী, আপনি তাকে জোর করে মানাবার চেষ্টা করছেন, সে মানবে না গরজটা, শেষকালে রাগারাগি হবে, শেষকালে রাগারাগি হতে হতে গালাগালি হতে পারে, শেষকালে হাতাহাতিও হতে পারে, তাই না? এই জন্য শুরুতেই যখন সে মানল না, আমি ঠিক আছে ভাই তুমি যেটা বুঝছো সেটা করো, তর্ক নেই। কারণ যদিও আপনি হক পথে থেকে তর্ক করেন আপনার জন্য জায়েজ, কিন্তু যদি কেউ না মানে বাড়াবাড়ি করা আপনার জন্য জায়েজ না, আপনি আপনার হকটাকে কারো ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে পারেন না। সুতরাং হজ করতে গিয়ে কোন মশলা মশাইল নিয়ে, কোন খবর নিয়ে, কোন ব্যাপার নিয়ে তর্কাতর্কি করা যাবে না, ঝগড়া করা যাবে না। এই জন্য বলছেন ফালা আরাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যদি কেউ করে তাদের হজ কি হবে, অসম্পূর্ণ হবে অথবা বাতিল হয়ে যাবে। এখানে যত রকমের অবাধ্যতা আছে হজ করতে গিয়ে এহরাম বাঁধা অবস্থায় আপনি করতে পারবেন না। আচ্ছা হুজুর, অনেক হাজি সাহেব এহরাম বাঁধা অবস্থাতে ফুসফুস করে রেলগাড়ি ধোঁয়া ছাড়ে, দেখবেন যে তার কান বের হয়ে আছে। হ্যাঁ, কান তো সবসময় বের হয়ে আছে, মনে করে কি যে হজ করতে গেলে ওমরা করতে গেলেই মানে এটাই হচ্ছে, হ্যাঁ, যে চাদরটাকে নিচে দিকে চালিয়ে দাও, নিয়ে সেফ টিফিন গেঁথে নাও, বাস একবার লাস্ট পর্যন্ত তারা কি করে কানটাকে বের করে রাখে। এটা একটা মানে ভুল ধারণা। আর সেই এহরামের কাপড় অবস্থাতেই দেখবেন, হ্যাঁ, ফুসফুস করে রেলগাড়ির ধোঁয়া ছাড়ে, এটা কি হুজুর? এটা তো মাকরুহ, মাকরুহ না? যদি মাকরুহ মনে করেন তাহলে তো মনে করালে, মনে করলে তার হয় না। এটা জানি যে ওলামারা বলছেন এটা হারাম এবং এটা হচ্ছে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অর্থাৎ যেটা ক্ষতিকর সেটা হচ্ছে হারাম। তো এহরাম অবস্থাতে যে জিনিস সব জায়গাতে খাওয়া হারাম, সেই জিনিসটা আপনি শ্রেষ্ঠ জায়গাতে কিভাবে খাবেন? আবার এহরাম অবস্থায় যেখানে আপনি হজ উমরা করতে গেছেন সেই এহরামের লিবাস পরে আপনি কিভাবে আপনি এইগুলো আপনি খেতে পারেন? হ্যাঁ, আপনি দেখবেন অনেক সময় যদি কোনো দাড়িওয়ালা কোনো কাজ করে তখন দেখা ইশারা করে, হ্যাঁ এটা নিয়ে তুমি এরকম করছো, সিনেমায় গেছেন টুপি লাগিয়ে, হ্যাঁ মাশাআল্লাহ টুপি দাঁড়িয়ে আবার সিনেমায় হল, তাই না? বলে না, বলে না? তো এইরকমই আপনি ওই এহরাম এহরাম পরে আছেন, আর এহরাম পরে আপনি সাদা একদম লম্বা করে চুরুট টানছেন, বিড়ি টানছেন, এখন কথা হলো। আর একটা জিনিস দেখবেন, অনেক আজই হজ করতে যায় নিজেদের গাড়ি নিয়ে, সেই গাড়িতে তাদের কি চলে? গান বাজনা, গান বাজনা চলে। অবশ্য অনেক ভিডিও কোচ আছে যেখানে বাসের সামনে ভিডিও লাগানো থাকে, সেখানে ফিল্ম চলছে, হজ করতে গেছে আর সেখানে ফিল্ম চলছে। আর আমরা দেখেছি হজের অবস্থাতে কিছু কিছু লোক খাস ভাবে সরকারি ভাবে আসে, তাদের ফ্যামিলি কি অবস্থায় থাকে, মাথায় কাপড় পর্যন্ত থাকে না। আমরা দেখেছি মিনাতে তাদের মহিলাদের মাথায় কাপড় পর্যন্ত থাকে না, কেন? তারা তো হজ করতে আসেনি, তাদের ডিউটি করতে এসছে, আর ডিউটি করতে এসে হয়তো বা কেউ হজ করছে কিন্তু হজের মর্ম বোঝে না, সবাই তার মর্ম বোঝে না, তাই না? এক মহিলা তার স্বামীর সাথে হজ করে গেল আমাদের দেশে, দিয়ে সব মহিলার কাছে মহিলারা এসেছে, সব ঘর ভিড় করে, হ্যাঁ নতুন হজ করে এসছে মাশাআল্লাহ মক্কা মদিনার কথা শুনবো, হ্যাঁ গো তাহলে কি করে হজ করলে বাবু, হজ কেমন করলে? আর বাবু আর বোন বলিস না, একটা কালো পাড়া ঘর রয়েছে, সেই ঘরের চারিপাশে লোকরা খালি পনপন পনপন করে শাল ঘোরার মতো ঘুরছে। বলুন তো কি হজের মর্ম বুঝেছে? বুঝেছে হজের মর্ম? যদি বুঝতো তাহলে সে এইভাবে কথাটা বলতে পারে। শাল ঘোরা বুঝেন? শাল ঘোরা, শাল ঘোরা কি? আখ পিসে কি দিয়ে, আখ পিসে যে মেশিনটা দিয়ে আখ পিসা হয় সেটা কি বলে? শাল বলে না কি বলে আপনারা? আপনারা কি বলেন মেশিনটাকে, যে মেশিন দিয়ে আখ পিসা হয়, রস বের করা হয়, সেই মেশিনটাকে কি বলেন আপনারা? ওইটাকে আমরা শাল বলি। তো আর শালটা ঘোরায় কিভাবে? গরু দিয়ে, যেমন গরুর ঘানি আছে না, ঠিক ওইভাবে ঘোরায়। হ্যাঁ ঘানি, তো ঘানি যে ঘোরা হয়, তো বলছো বাবা খালি পনপন পনপন করে শাল ঘোরার মতো ঘুরছে, সে কি মর্ম বুঝবে বুঝুন? যে হজ করতে এমনও লোক আছে যে সে মর্ম বোঝে না, লোকে যাচ্ছে যেতে হয় যায়, হরদ হয়ে চলে যায় হজ করে আসি, কিন্তু সে মর্ম বোঝে না। ওই যে নারকেল খাওয়ার ইচ্ছা হলে বাদশাহ উপরটা খেতে হয় না ভেতরটা খেতে হয়? হ্যাঁ কোনটা খেতে হয়? খোসাটায় কামড় মারে, খোসাটায়, ভিতরে যে খেতে হয় ভেঙে খেতে হয় সেটা জানে না। তো তত্ত্ব কথা মর্ম কথা, অনেকে নামাজ পড়ে ওঠবোস করে, তাই না? তার নামাজের আধ্যাত্মিকতা নেই, নামাজের আত্মা নেই। ঠিক হজও তাই, হজে আপনি গেলেন উঠলেন বসলেন পাথর মারলেন পাথর ছুড়লেন, অনেকে বলে পাথর ছুটছে তো শয়তানকে মারছে, কি শয়তানকে মারা হয়? বোঝেই না, অনেকে জুতো মারছে, ঘড়ি মারছে, কত রকম মারছে, ছাতা ছুড়ে মারছে, শয়তানকে কাছে পেয়ে গেছি। আরে শয়তানকে এত বড় বোকা যখন দায় দেন মার খাবে, তুমি তো বোকা, তুমি শয়তানকে মারছো কেন? এটা না সাফা মারোয়া সাই করছি, হাজারের মতো সাই করছি, পানি খুঁজি নাকি ওখানে গিয়ে? তাই ওখানে তো পানি খুঁজি না ইসমাইলের জন্য, কে আমার ছেলের জন্য পানি খুঁজছি, করতে হয় করছি, শূন্যতাই করছি, পাথর মারা শূন্যতাই মারছি, এখানে রাগ দেখিয়ে শয়তানকে কাছে পেয়েছি, বন্দি দাও মারো ওকে, ছাতা নিয়ে মারো, জুতো নিয়ে মারো, এগুলো কি হজের মর্ম বোঝে না? এরা হজের মর্ম বোঝে না, তারা এসে গেছে। আর বসে ওই মাল বললাম না, ট্যুর করতে যায় বেড়াবার একটা জায়গা, চলো বেরিয়ে আসি, গিয়ে তারা হজ করতে, হরে হজের মর্ম তারা বোঝে না, এখন তারা গান বাজনা শোনে। হজ করতে গিয়ে, হজ সফরে গিয়ে ওই যে তাদের গাড়িতে গান বাজনা চালিয়ে রাখে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ফুসুকা, তার মানে কোন পাপাচারিতা নেই। পাপাচারিতা গান শোনা পাপ না? গান শোনা কাবিরা গোনা, তাই না? মিউজিক শোনা কাবিরা গোনা, অতএব আপনি কেন এটা করছেন? এইভাবে এহরাম অবস্থায় যে যে জিনিস হারাম করা হয়েছে স্বীকার করা যাবে না আর কি কি কি কি, এইসবগুলো সুগন্ধি ব্যবহার করা যাবে না, তাই না? এইসবগুলো করা যাবে না, তাহলেই আপনার হজ কবুল হবে। সুতরাং হজ যদি আপনি চান যে আমার হজ কবুল হোক, তাহলে পরে আপনি হজ সফরে গিয়ে সেখানে আপনি নরম হবেন, ক্ষমাশীলতা ব্যবহার করবেন। অনেক সময় দেখবেন যে অনেক লোক আপনার প্রতি খারাপ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে, সেই সময় আপনি ক্ষমাশীলতা ব্যবহার করবেন। এ নয় যে আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন না। এই সময় কি করবেন? ক্ষমাশীলতা, ঠিক আছে ভুল করেছে, আমি ক্ষমা করে দিলাম। নরম হবেন, বিনম্র হবেন, আপনি আপনার মুসলিম ভাইয়ের প্রতি বিনম্র হবেন। অবশ্য অনেকেই যে হবে, সবাই যে হবে তা না, আপনি নম্র হবেন, দেখবেন আপনার উপরে একজন শক্তি চালিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, কিন্তু আপনি কি করবেন? ক্ষমা করে দেবেন। যদি খুব ভালো হয়, যদি আপনি যে কোনো জায়গায় কাবা শরীফের চত্বরে কিংবা বাইরে মিনা আরাফাতে সবসময় ক্ষমাশীলতা ব্যবহার করবেন, খুব ভালো হয় যদি সঙ্গে আপনার একজন আলেম থাকে। সঙ্গে আলেম থাকলে সেই হজ আপনার খুব সুন্দর হজ। এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে তার হজ কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে হজ করার মতো, আল্লাহু আকবার। সব হজ কিন্তু সমান না। আপনি একা একা হজ করে এলেন, কিংবা যুবক বন্ধুদেরকে নিয়ে হজ করে এলেন, কিংবা নিজের বউ ছেলে মেয়েদেরকে নিয়ে হজ করে এলেন, সেই হজ। আর সঙ্গে যদি আপনার একজন আলেম থাকে, আপনি তো আলেম না হন, সে কথা বলছি, আপনি যে আলেম হন তো ভালো কথা, কিন্তু যদি আলেম না হন তাহলে আপনার সঙ্গে একজন আলেম থাকা খুব জরুরি বা দরকার। কেননা কোন মশলা এমন আসবে যে সেই সময় আপনি তার উত্তর খুঁজে পাবেন না আলেমকে জিজ্ঞেস করা ছাড়া। অবশ্য বর্তমানে মোবাইলের মাধ্যমে বিভিন্ন আলেমের সাথে যোগাযোগ রাখা যায়, বর্তমানে অতটা সমস্যা নেই যতটা সমস্যা আগে ছিল, তবুও হাতের কাছে থাকবে সেটাই ভালো। তার কারণ এই যে বললাম, এই সমস্ত জিনিসগুলো কে আপনাকে শেখাবে? আপনাকে তওবা করতে হবে, আপনার মাল হালাল হতে হবে, আপনাকে তৌহিদ, তৌহিদই নেই আপনার ভিতরে, আপনি হজ করতে এলেন, আপনি মুশরিক অবস্থায় হজ করতে এলেন। অনেকে এসে মুশরিক হয়, অনেকে হজ করতে এসে মুশরিক হয়, কিভাবে? মক্কার মাটি নিয়ে গেল, মদিনার মাটি নিয়ে গেল, কাবা শরীফের গেলাপ ছিঁড়ে নিয়ে গেল, এইসব নিয়ে গিয়ে তাবিজ করবে, কিংবা অনেকে এভাবে কপালে ঠেকায়, অভাবে বুকে লাগায়, তারপর চুম খায়, যে কি বলে এটা কাঁচার ঘরটা মাকামে ইব্রাহিম, সেখানে গিয়ে চুম খায়, সেখানে গিয়ে এইভাবে নিয়ে কত রকম কাবা শরীফের গেলাপ এইভাবে নিয়ে, উড়ি বাবরে বরকত, বৃষ্টি হয়েছে তো গ্লাসে করে পানি ধরে খাচ্ছে, গা ধুচ্ছে, বলে হ্যাঁ কাম বান গিয়া হওয়া গিয়া মেরা হাজ মাশাআল্লাহ। তার মানে সে খুব মানে এর ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার যে কাবা শরীফের ছাদ ধোয়া পানি সে খেয়েছে, যদিও কাবা শরীফের ছাদে পাখির পায়খানা আছে। না, কাবা শরীফের উপর দিকে পাখি যায় না, অনেক হাজি গিয়ে আমাদেরকে বলে, বলে কাবা শরীফের উপর দিকে পাখি যায় না। কে বলছে পাখি যায় না? ওখানে পায়খানা আছে, দেখো বৃষ্টির সময়, আর পাখি যায়, বসে বসে দেখলে আপনি দেখবেন পাখি উড়ে যাচ্ছে। কিন্তু তারা মনে করে কি, যেগুলো হচ্ছে এক একটা অলৌকিকতা, এই জন্য কাবা শরীফের পাশে বাড়ি পাথর বিছানো আছে গো, আর কি রোদ, আরফার রোদ, এই যে আরফার রোদ মানে আরাফাতের রোদ, আরফার রোদ আছে, এত রোদেও পাথরগুলো গরম হয় না, এই সাংঘাতিক ব্যাপার, এটা কি মনে করে অলৌকিকতা? কিন্তু তারা জানে না যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এমন পাথর বিছানো হয়েছে যে পাথর গরম হয় না। একটু বাইরে গিয়েই দেখেছেন পাথর পা দিয়ে অবস্থা খারাপ। এ নয় যে মক্কার পাথর বলে গরম হয় না, যাও মক্কার পাথর একবার শুয়ে, কত কষ্ট দেওয়া হয়েছিল বিলালকে, তারপরে হ্যাঁ মুসলমানদের কত কষ্ট দেওয়া হয়েছে। অনেকে মনে করে মক্কা মদিনার মাটিতে সুগন্ধি আছে, আমাকে এক হাজি গেছি মদিনা থেকে, ভাগো ওখানকার মাটি নাকি সব সুগন্ধ, মানে কে বললো? ও যে এক হাজি গিয়েছিল হজ করতে, এরকম মাটি সে খাবার রেখেছে কাছেখানি কাগজে মুড়িয়ে রেখেছে, বলে দেখি দিয়ে আমাকে সঙ্গাত, সত্যি? আমি বললাম এ মাটিতে আতর মিশানো আছে, তাই নাকি? হ্যাঁ, তবে কে বলল সব মাটি? সমস্ত মক্কা মদিনার মাটি নাপাক আছে, আছে না? নেই, পাক মাটি বলা হয়। তো পাক মাটি মানে কি? যেটা পাক সেটা পাক, আর যেখানে পায়খানা পড়ছে, পেশাব পড়ছে, কত নোংরা পড়ছে, সেটা কি পাক? তো যাকে তাকে পাক মাটি বললে হবে, সেখান থেকে মাটি ভরে নিয়ে গিয়ে তাবিজ বে করছে, তারা মুশরিক হয় না? হজ করতে এসে মুশরিক হয়ে যাচ্ছে। অতএব সঙ্গে একজন আলেম থাকলে আপনাকে বলবে যে এটা করতে হয়, এটা করতে হয় না, এটা জায়েজ, এটা শিরিক, এটা না জায়েজ ইত্যাদি। বেশ, তাহলে অনেক কথাই বলা হলো। এবার আপনাকে একটা কথা বলবো, যেটা নিশ্চয়ই যারা হজ করতে এসেছেন বা আসছেন বা যাবেন তারা শুনতে চাইবেন, যে হুজুর হজ যে আমার কবুল হয়েছে তা আমার জানার কোন উপায় আছে কি, যে আমার হজটা কবুল হয়েছে আল্লাহর কাছে? যদি আমি আপনি যেগুলো বললেন আমি সবই করলাম, তারপরেও যে হজটা আমার কবুল হয়েছে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? কিন্তু হজটা কবুল হয়েছে এটা জানার কোন উপায় আছে? অনেক উপায় থাকতে পারে, তার মধ্যে একটা প্রকাশ্য স্পষ্ট উপায় সেটা হচ্ছে যে যদি আপনি হজ করে আসার পর হাজি হয়ে আপনার আমল পরিবর্তন হয়েছে, আপনার চরিত্র পরিবর্তন হয়েছে, যেমন আগে বিড়ি সিগারেট খেতেন তাহলে